কিন্তু তাহারা প্রত্যাখ্যান করিয়াছিল, সুতরাং তাহাদের কৃতকর্মের জন্য তাহাদেরকে শাস্তি দিয়াছি। তবে কি জনপদের অধিবাসী বৃন্দ ভয় রাখে না যে আমার শাস্তি তাহাদের উপর আসিবে রাত্রিতে যখন তাহারা থাকিবে নিদ্রামগ্ন? أَوَأَمِنَ أَهْلُ الْقُرَىٰ أَن يَأْتِيَهُمْ بَأْسُنَا ضُحًا وَهُمْ يَلْعَبُونَ অথবা জনপদের অধিবাসী বৃন্দ কি ভয় রাখে না যে আমার শাস্তি তাহাদের উপর আসিবে পূর্বাহ্নে যখন তাহারা থাকিবে ক্রীড়ারত? أَفَأَمِنُوا مَكْرَ اللَّهِ فلا يأمن مكر الله إلا القوم الخاسرون তারা কি আল্লাহর কৌশলের ভয় রাখে না? বস্তুত ক্ষতিগ্রস্ত সম্প্রদায় ব্যতীত কেহই আল্লাহর কৌশল হইতে নিরাপদ মনে করে না। أَوَلَمْ يَهْدِ لِلَّذِينَ يَرِثُونَ الْأَرْضَ مِنْ بَعْدِ أَهْلِهَا أَنْ لَوْ نَشَاءُ أَصَبْنَاهُمْ بِذُنُوبِهِمْ وَنَطْبَعُ عَلَى قُلُوبِهِمْ فَهُمْ لَا يَسْمَعُونَ কোনো দেশের জনগণের পর যাহারা ওই দেশের উত্তরাধিকারী হয় তাহাদের নিকট ইহা কি প্রতীয়মান হয় নাই যে আমি ইচ্ছে করিলে তাহাদের পাপের দরুন তাহাদেরকে শাস্তি দিতে পারি, আর আমি তাহাদের হৃদয় মোহর করিয়া দিব, ফলে তাহারা শুনিবে না। তিলকাল কুরআন কুসসু আলাইকা মিন আনবাইহা ওয়ালাকাদ জাআতহুম রুসুলুহুম বিল বাইনাতি ফামা কানু লিয়ুমিনু বিমা কাযযাবু মিন ক্বাবল কাযালিকা ইয়াতবাউ আল্লাহু আলা কুলুবিল কাফিরিন এই সকল জনপদের কিছু বৃত্তান্ত আমি তোমার নিকট বিবৃত করিতেছি। তাদের নিকট তাদের রাসূলগণ তো স্পষ্ট প্রমাণসহ আসিয়াছিল, কিন্তু যাহা তাহারা পূর্বে প্রত্যাখ্যান করিয়াছিল তাহাতে ঈমান আনিবার পাত্র তাহারা ছিল না। এইভাবে আল্লাহ কাফিরদের হৃদয় মোহর করিয়া দেন। وَمَا وَجَدْنَا لِأَكْثَرِهِمْ مِنْ عَهْدٍ وَإِنْ وَجَدْنَا أَكْثَرَهُمْ لَفَاسِقِينَ আমি তাহাদের অধিকাংশকে প্রতিশ্রুতি পালনকারী পাই নাই, বরং তাহাদের অধিকাংশকে তো পাপাচারী পাইয়াছি। ثُمَّ بَعَثْنَا مِنْ بَعْدِهِمْ مُوسَى بِآيَاتِنَا إِلَى فِرْعَوْنَ وَمَلَئِهِ فَظَلَمُوا بِهَا فَانظُرْ كَيْفَ كَانَ عَاقِبَةُ الْمُفْسِدِينَ তাহাদের পর মূসাকে আমার নিদর্শন সহ ফেরাউন ও তাহার পরিষদ বর্গের নিকট পাঠাই, কিন্তু তাহারা উহা অস্বীকার করে। বিপর্যয় সৃষ্টিকারীদের পরিণাম কি হইয়াছিল তাহা লক্ষ্য করো। وقال موسى يا فرعون إني رسول من رب العالمين মূসা বলিল, হে ফেরাউন, আমি তো জগৎ সমূহের প্রতিপালকের নিকট হইতে প্রেরিত। হাকীকুন আলা আল্লা আকুলা আলা আল্লাহি ইল্লাল হক কদ জিতুকুম বিবাইনাতিন মির রাব্বিকুম ফাআরসিল মাআ বানি ইসরাঈল ইয়া স্থির নিশ্চিত যে আমি আল্লাহ সম্বন্ধে সত্য ব্যতীত বলিব না। তোমাদের প্রতিপালকের নিকট হইতে স্পষ্ট প্রমাণ আমি তোমাদের নিকট আনিয়াছি, সুতরাং বনী ইসরায়েলকে তুমি আমার সঙ্গে যাইতে দাও। ক্বাল ইন কুনতা জিতা বিআয়াতিন ফাতি বিহা ইন কুনতা মিনাস সাদিকিন ফিরআউন বলিল, যদি তুমি কোনো নিদর্শন আনিয়া থাকো তবে তুমি সত্যবাদী হইলে তাহা পেশ করো। ফাআলকা আসাহু ফাইযা হিয়া সুবানুম মুবীন অতঃপর মূসা তাহার লাঠি নিক্ষেপ করিল এবং তৎক্ষণাৎ উহা এক সাক্ষাৎ অজগর হইল। ওয়ানাযা ইয়াদাহু ফাইযা হিয়া বাইদা উলিন নাযিরিন এবং সে তাহার হাত বাহির করিল আর তৎক্ষণাৎ উহা দর্শকদের দৃষ্টিতে শুভ্র উজ্জ্বল প্রতিভাত হইল। ক্বালাল মালাউ মিন ক্বাওমি ফিরআউনা ইন্না হাযা লাসাহিরুন আলীম ফিরাউন সম্প্রদায়ের প্রধানরা বলিল এ তো একজন সুদক্ষ জাদুকর। ইউরিদু আন ইউখরিজাকুম মিন আরদিকুম ফামাযা তা'মুরুন এ তোমাদেরকে তোমাদের দেশ হইতে বহিষ্কার করিতে চায়, এখন তোমরা কি পরামর্শ দাও? ক্বালু আরজিহ ওয়া আখাহু ওয়া আরসিল ফিল মাদাইনি হাশিরিন তাহারা বলিল তাহাকে ও তাহার ভ্রাতাকে কিঞ্চিৎ অবকাশ দাও এবং নগরে নগরে সংগ্রাহকদেরকে পাঠাও। ইয়াতুকা বিকুল্লি সাহিরিন আলীম যেন তাহারা তোমার নিকট প্রতিটি সুদক্ষ জাদুকর উপস্থিত করে। ওয়াজা আস-সাহারাতু ফিরআউনা ক্বালু ইন্না লানা লাআজরা قالوا إن لنا لأجرا إن كنا نحن الغالبين জাদুকরেরা ফেরাউনের নিকট আসিয়া বলিল আমরা যদি বিজয়ী হই তবে আমাদের জন্য পুরস্কার থাকিবে তো? قال نعم وإنكم لمن المقربين সে বলিল হ্যাঁ এবং তোমরা অবশ্যই আমার সান্নিধ্য প্রাপ্তদের অন্তর্ভুক্ত হইবে। ক্বালু ইয়া মূসা ইম্মা আন তুলকিয়া ওয়া ইম্মা আন নাকুনা নাহনুল মুলকিন তাহারা বলিল হে মূসা তুমি কি নিক্ষেপ করিবে না আমরাই নিক্ষেপ করিব? ক্বালা আলকু فلما ألقوا سحروا أعين الناس واسترهبوهم وجاءوا بسحر عظيم সে বলিল তোমরাই নিক্ষেপ করো। যখন তাহারা নিক্ষেপ করিল তখন তাহারা লোকের চোখে জাদু করিল, তাহাদেরকে আতঙ্কিত করিল এবং তাহারা এক বড় রকমের জাদু দেখাইল। ওয়াউহাইনা ইলা মূসা আন আলকি আসাক ফাইযা হিয়া তালকাফু মা ইয়াফিকুন আমি মূসার প্রতি প্রত্যাদেশ করিলাম তুমিও তোমার লাঠি নিক্ষেপ করো, সহসা উহা তাহাদের অলীক সৃষ্টিগুলিকে গ্রাস করিতে লাগিল। فَوَقَعَ الْحَقُّ وَبَطَلَ مَا كَانُوا يَعْمَلُونَ ফলে সত্য প্রতিষ্ঠিত হইল এবং তাহারা যা করিতেছিল তাহা মিথ্যা প্রতিপন্ন হইল। فَغُلِبُوا هُنَالِكَ وَانْقَلَبُوا صَاغِرِينَ সেখানে তারা পরাভূত হইল ও লাঞ্ছিত হইল। وَأُلْقِيَ السَّحَرَةُ سَاجِدِينَ এবং জাদুকরেরা সিজদা অবনত হইল। قالوا آمنا برب العالمين তারা বলিল আমরা ঈমান আনিলাম জগৎসমূহের প্রতিপালকের প্রতি। رب موسى وهارون যিনি মূসা ও হারুনেরও প্রতিপালক। قال فرعون آمنتم به قبل أن آذن لكم إن هذا لمكر مكرتموه في المدينة لتخرجوا منها أهلها فسوف تعلمون فرعون بولل كي আমি তোমাদেরকে অনুমতি দেওয়ার পূর্বে তোমরা উহাতে বিশ্বাস করিলে? ইহা তো এক চক্রান্ত, তোমরা স্বজ্ঞানে এই চক্রান্ত করিয়াছ নগরবাসীদেরকে উহা হইতে বহিষ্কারের জন্য। আচ্ছা, তোমরা শীঘ্রই ইহার পরিণাম জানিবে।

وقولوا حطة وادخلوا الباب سجدا نغفر لكم خطيئاتكم سنزيد المحسنين شرن کرو تحادر کے بلا ہویا چھلو تم رہ ای جانو پتے باش کرو او جتا اچھا آہار کرو ایبن بولو کھما چائی ایبن نوتشیر دارے پروبیش کرو ہمیں تمہ در اپراد کھما کری بو আমি সৎকর্ম পরায়ণদেরকে আরো অধিক দান করিব فَبَدَّلَ الَّذِينَ ظَلَمُوا مِنْهُمْ قَوْلًا غَيْرَ الَّذِي قِيلَ لَهُمْ فَأَرْسَلْنَا عَلَيْهِمْ رِجْزًا مِنَ السَّمَاءِ بِمَا كَانُوا يَظْلِمُونَ কিন্তু তাহাদের মধ্যে যারা জালিম ছিল তাহাদেরকে যাহা বলা হইয়াছিল তাহার পরিবর্তে তাহারা অন্য কথা বলিল সুতরাং আমি আকাশ হইতে তাহাদের প্রতি শাস্তি প্রেরণ করিলাম যেহেতু তাহারা সীমা লঙ্ঘন করিতেছিল إذ تأتيهم حيتانهم يوم سبتهم شرعا ويوم لا يسبتون لا تأتيهم كذلك نبلوهم بما كانوا يفسقون تحادر کے شمدر و تیرو برتی جانپاد باشی در شمد جگشا کرو تحارا شنی بار شمال انگھن کری تو শনিবার উদযাপনের দিন মাছ পানিতে ভাসিয়া তাহাদের নিকট আসিত কিন্তু যেদিন তাহারা শনিবার উদযাপন করিত না সেদিন উহারা তাহাদের নিকট আসিত না এইভাবে আমি তাহাদেরকে পরীক্ষা করিয়াছিলাম যেহেতু তাহারা সত্য ত্যাগ করিত وَإِذْ قَالَتْ أُمَّةٌ مِّنْهُمْ لِمَ تَعِظُونَ قَوْمًا اللَّهُ مُهْلِكُهُمْ أَوْ مُعَذِّبُهُمْ عَذَابًا شَدِيدًا قالوا معذرة إلى ربكم ولعلهم يتقون شرن کرو تادر ایک دل بولیا چھلو اللہ جادر کے دھانشو کری بین کم با کٹھر شاستی دی بین تمرا تادر کے شدو پدیش داؤ کیانو تہارا بولیا چھلو تمہ در پرتی پالو کے نکٹ دائیت تو مکتیر جننو ایبان جہاتے تہارا شابدان ہوئے فلما نسوا ما ذكروا به أنجينا الذين ينهون عن السوء أنجينا الذين ينهون عن السوء وأخذنا الذين ظلموا وَأَخَذْنَا الَّذِينَ ظَلَمُوا بِعَذَابٍ بَئِيسٍ بِمَا كَانُوا يَفْسُقُونَ যে উপদেশ তাহাদেরকে দেওয়া হয়েছিল তাহারা যখন উহা বিস্তৃত হয় তখন তাহারা অসৎ কার্য হইতে নিবৃত্ত করিত তাহাদেরকে আমি উদ্ধার করি এবং যাহারা জুলুম করে তাহারা কুফরি করিত বলিয়া আমি তাহাদেরকে কঠোর শাস্তি দেই فلما عتوا عما نهوا عنه قلنا لهم كونوا قردة خاسئين تارا جاكن نشد دو كاج ادت تو شاكاري كوريتي لاغيلو تاكن تحادر كي بولي لام گرين تو بانور هاو وَإِذْ تَأَذَّنَ رَبُّكَ لَيَبْعَثَنَّ عَلَيْهِمْ إِلَى يَوْمِ الْقِيَامَةِ مَنْ يَسُومُهُمْ سُوءَ الْعَذَابِ إِنَّ رَبَّكَ لَسَرِيعُ الْعِقَابِ وَإِنَّهُ لَغَفُورٌ رَحِيمٌ شرون کرو তোমার প্রতিপালক ঘোষণা করেন তিনি তো কিয়ামত পর্যন্ত তাহাদের উপর এমন লোকদেরকে প্রেরণ করিবেন যারা তাহাদেরকে কঠিন শাস্তি দিতে থাকিবে আর তোমার প্রতিপালক তো শাস্তি দানে তৎপর এবং তিনি তো ক্ষমাশীল পরম দয়াময়